بسم الله الرحمن الرحيم دايماي برم دايلو اللار نامي قاف والقرآن المجيد قاف شفوت شماني تكور آنر بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب برون تهارا بشي بوذ كوري جي وهدر مدد اكجن شطر کو كاري عبج بوتو هيا چه آر كافير ربالي يهتو اك عشجد جو بيپار أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ اما در مِتْت ہوئی لے ایبن امرا مِتْتِ کائی پرنیت ہوئی لے امرا کی پنورتی تو ہوئی بو شدور پرا ہو تو شئی پرتا برتن قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে ফলে উহারা সংশয়ে দোদুল্যমান أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ উহারা কি উহাদের উর্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোনো ফাটলও নাই وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنْبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্য রাজি وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ ও সমুন্নত খর্জুর বৃক্ষর যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর رِزْقًا لِلْعِبَادِ وأحيينا به بلدة ميتا كذلك الخروج আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে এইভাবে উত্থান ঘটিবে كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায় রাস ও সামুদ সম্প্রদায় আদ ফিরাউন ও লুত সম্প্রদায় এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে জদীদ